ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون جادر پتی کتاب ابترین نو ہوئی اچھے تحادر مدد جہارا اللہ پتی ایمان آنے نا شیش دنوں نوئے ایبان اللہ تحان رسول جہا حرام کری اچھن تحا حرام گننو کرے نا ایبان شتو دین انشورن کرے نا تحادر شنگے جدو کری بے وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون يهودرا بولے عزائر اللہر پتر ایبن کرسچنرا بولے موسی اللہر پتر اوہا تاہدر مکھر کتھا پوربے جہارا کفری کریا چھلو اوہارا تاہدر متو کتھا بولے اللہ اوہا در کے دھنگشو کرون آر کون دیکھے اوہا در کے فریا داو ہویا چھے اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون تارا الله بيتو تاهدر پنڈت گن کے او شنگشار براغی گن کے تاهدر پروپور پر گرهن کریا چھے ایبان ماریام تنوی موسی کے او کنتو هر ایک الہ ربادت کری بار جنو یادشت ہویا چھلو تینی بیتی تو انو کنو الہ نائی تاہرا جہاں کے شرک کرے تاہوی تینی کتو پویتر یریدون ان یطفئو نور اللہ بی افواہہم ویأب اللہ الا ان یتم نوره ولو کرہ الکافرون تاہرا تادر مکھر فت کرے اللہ جوتی نرباپیت کرتے چاہے کافر را اپیت کر مونے کری لو اللہ تہار جوتیر پونو ادبھاشن بیتی تو انو کچھو چاننا ہوا الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ مشرک را اپریتی کر منی کری لو اپر شمست دینیر پر جای جکتو کری بار جنو تینی پتنی دیش و شتو دین شو تاہر رسول پیرون کریا چھن یا ایوہا الذین آمنوا ان کثیرا من الاحبار والرہبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم হে মুমিনগণ পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেকেই লোকের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোককে আল্লাহর পথ হইতে নিবৃত্ত করে আর যাহারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون جدن جهنم روغنی تے اوہا اتبتو کرا ہوئی بے ابن اوہا در تحدر لالات

ولكنهم قوم يفرقون ওরা আল্লাহর নামে শপথ করে যে ওরা তোমাদেরই অন্তর্ভুক্ত কিন্তু ওরা তোমাদের অন্তর্ভুক্ত নয় বস্তুত ওরা এমন এক সম্প্রদায় যারা ভয় করিয়া থাকে لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ورق كنو عصر ستال كنو گيري گوها اتبا كنو پروبستال پائلے وحر دیکھ پولائن کرو بے کی پروگتی تے ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون وادر مدد آمون لوكا چه جه صدقا بانتون شمبر کے تمہ کے دوشا رب کرے اتا پر یہر کچھ وادر کے دوا ہوئے لے وارا پورتشت ہوئے اور یہر کچھ وادر کے نا دوا ہوئے لے তৎক্ষণাৎ উহারা বিক্ষুব্ধ হয় ولو انهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون ভালো হইত যদি উহারা আল্লাহ ও তাহার রাসূল উহাদেরকে যাহা দিয়াছেন তাহাতে পরিতুষ্ট হইত এবং বলিত আল্লাহই আমাদের জন্য যথেষ্ট অচিরেই আল্লাহ আমাদেরকে দিবেন নিজ করুণায় এবং তাহার রাসূলও আমরা আল্লাহরই প্রতি অনুরক্ত إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدقات তো কেবল নিঃস্ব অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাহাদের জন্য দাসমুক্তির জন্য ঋণ ভারাক্রান্তদের আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য ইয়া আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো কর্ণপাতকারী বলো তাহার কান তোমাদের জন্য যাহা মঙ্গল তাহাই শুনে সে আল্লাহে ঈমান আনে এবং মুমিনদেরকে বিশ্বাস করে তোমাদের মধ্যে যাহারা মুমিন সে তাহাদের জন্য রহমত এবং যাহারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ওরা তোমাদেরকে সন্তুষ্ট করিবার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে আল্লাহ ও তাহার রাসূল ইহারই অধিক হকদার যে ওরা তাহাদেরকে সন্তুষ্ট করে যদি ওরা মুমিন হয় ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে তাহার জন্য তো আছে জাহান্নামের অগ্নি যেখানে সে স্থায়ী হইবে উহাই চরম লাঞ্ছনা يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون منافق را بھائی کرے تحادر شمپر کے ایمون ایک سورا نا ابتین ہوئے جہا وادر انترر کتھا بیکتو کریا دی بے بولو بدروب کرتے تھا کو تم را جہا بھائی کرو اللہ تحا پروکاش کریا دی بے وَلَئِن سَأَلْتَهُمْ لَيَقُولُنَّ إِنَّمَا كُنَّا نَخُوضُ وَنَلْعَبُ قُلْ أَبِاللَّهِ وَآيَاتِهِ وَرَسُولِهِ كُنْتُمْ تَسْتَهْزِئُونَ ایبون تمہیں وہاں در کے پرسنو کرے لئے وہاں نشچوئی بولی بے آمرا تو آلا پالو چنا او کریا کوتک کرتے چھلام بولو تمہرے کہ اللہ تہار نیدرشن و تہار رسول کے بدروب کرتے چھلے لا تعتذروا قد كفرتم بعد ایمانكم ان نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين تمرا دوش سکھولنر چشتہ کریونا تمرا تو ایمان آنار پر کفری کریا چھو تم در مدھے کونو دول کے کھما کری لو انو دول کے شاستی دیبو کارون تہرا اپرا دی المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون منافق نور و منافق ناری ایکی اپری رونو روپ وہارا اشت کرم نردش دائے ایبان شت کرم نشت کرے وہارا ہاتھ بدھ کریا راکھے وہارا اللہ کے بسریت ہویا چھے فلے تینیو وہادر کے بسریت ہویا چھن منافقیرا تو پاپا چاری وعد اللہ المنافقین والمنافقات والکفار نار جہنم خالدین فیہا ہی حسبهم ولعنهم اللہ ولهم عذاب مقیم منافق نار منافق ناری او کافر در کے اللہ پرتشرتی دیا چھن جہنم روگنیر جکنے وہ رستائی ہوئی بھی یہی وہدر جنہ جوتشتو ایبان اللہ وہدر کے لانت کریا چھن ایبان وہدر جنہ رویت چھ ستھائی شاستی کالذین من قبلکم کانو اشد منکم قوتا و اکثر اموالا و اولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ تمراو تمہادر پوربورتی در متو جہارا شکتیتے تمہادر اپیکھا پربول چھلو ایبং جہادر دھن سمپদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক এবং উহারা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে তোমাদের ভাগ্যে যাহা ছিল তোমরাও তাহা ভোগ করিলে যেমন তোমাদের পূর্ববর্তীরা উহাদের ভাগ্যে যাহা ছিল তাহা ভোগ করিয়াছে উহারা যেরূপ অনর্থক আলাপ আলোচনায় লিপ্ত ছিল তোমরাও সেইরূপ আলাপ আলোচনায় লিপ্ত রহিয়াছ উহারাই তাহারা যাদের কর্ম দুনিয়া ও আখিরাতে ব্যর্থ এবং উহারাই ক্ষতিগ্রস্ত أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وَأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ أَتَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ

আল্লাহ তো মুত্তাকিদের সঙ্গে আছেন। نزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون যখনই কোন সূরা অবতীর্ণ হয় তখন উহাদের কেহ কেহ বলে ইহা তোমাদের মধ্যে কাহার ইমান বৃদ্ধি করিল, যাহারা মুমিন ইহা তাহাদেরই ইমান বৃদ্ধি করে এবং তাহারাই আনন্দিত হয়। এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে ইহা তাহাদের কলুষের সঙ্গে আরো কলুষ যুক্ত করে এবং উহাদের মৃত্যু ঘটে কাফির অবস্থায়। ثم لا يتوبون ولا هم يذكرون উহারা কি দেখে না যে উহাদেরকে প্রতি বছর একবার বা দুইবার বিপর্যস্ত করা হয়, ইহার পরও উহারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون এবং যখনই কোনো সূরা অবতীর্ণ হয় তখন উহারা একে অপরের দিকে তাকায় এবং ইশারায় জিজ্ঞাসা করে তোমাদেরকে কেহ লক্ষ্য করিতেছে কি, অতঃপর উহারা সরিয়া পড়ে। আল্লাহ উহাদের হৃদয়কে সত্য বিমুখ করিয়াছেন, কারণ উহারা এমন এক সম্প্রদায় যাহাদের বোধ শক্তি নাই। অবশ্যই তোমাদের মধ্য হইতেই তোমাদের নিকট এক রাসুল আসিয়াছে, তোমাদেরকে যাহা বিপন্ন করে উহা তাহার জন্য কষ্টদায়ক, সে তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি সে দয়াদ্র ও পরম দয়ালু। تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم অতঃপর উহারা যদি মুখ ফিরাইয়া নেয় তবে তুমি বলিও আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, আমি তাহারই উপর নির্ভর করি এবং তিনি মহা আরশের অধিপতি।